ও কমলিওয়ালা কমলিওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা কমলিওয়ালা কমলিওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা, তুমি আরশের চাঁদ বন্ধু ঐয়া হাদ, তুমি আরশের চাঁদ বন্ধু ঐয়া হাদ, আধার ধরার উজালা কমলিওয়ালা কমলিওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা কমলিওয়ালা কমলিওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা। তুমি দয়ার সাগর, তুমি রূপের সাগর, তুমি এতিমি দুঃখীদের করো আদর, তুমি দয়ার সাগর, তুমি রূপের সাগর, তুমি এতিমি দুঃখীদের করো আদর, তুমি জান্নাতি গুল, তুমি প্রভাতী বুলবুল, তুমি জান্নাতি গুল, তুমি প্রভাতী বুলবুল, তুমি নূরে নূরুন আলা, ও গো মদিনার কমলিওয়ালা কমলিওয়ালা কমলিওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা, তুমি আরশের চাঁদ বন্ধু ঐয়া হাদ, তুমি আরশের চাঁদ বন্ধু ঐয়া হাদ, আধার ধরার উজালা, ও গো মদিনার কমলিওয়ালা। তুমি সিন্ধু জ্ঞানের বন্ধু দুঃখী জনের, রাহাবার তুমি হলে সকল মুমিনের, তুমি সিন্ধু জ্ঞানের বন্ধু দুঃখী জনের, রাহাবার তুমি হলে সকল মুমিনের, তুমি সত্যের মূল, তুমি মানবনের ভুল, তুমি সত্যের মূল, তুমি মানবনের ভুল, লগ দরুদ মালা, ও গো মদিনার কমলিওয়ালা কমলিওয়ালা কমলিওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা, তুমি আরশের চাঁদ বন্ধু ঐয়া হাদ, তুমি আরশের চাঁদ বন্ধু ঐয়া হাদ, আধার ধরার উজালা, ও গো মদিনার কমলিওয়ালা। খোদা দিদার পেতে আরশে আজিম হতে, বোরাক পাঠালো তোমায় নিয়ে যেতে, খোদা দিদার পেতে আরশে আজিম হতে, বোরাক পাঠালো তোমায় নিয়ে যেতে, দেখে আরশবাসী পড়ে দরুদ বেশি, দেখে আরশবাসী পড়ে দরুদ বেশি, সকলে মাতওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা কমলিওয়ালা কমলিওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা, তুমি আরশের চাঁদ বন্ধু ঐয়া হাদ, তুমি আরশের চাঁদ বন্ধু ঐয়া হাদ, আধার ধরার উজালা, ও গো মদিনার কমলিওয়ালা কমলিওয়ালা কমলিওয়ালা, ও গো মদিনার কমলিওয়ালা।